কোনিচিওয়া। শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ আমরা শিখব 22তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে দেরি হয়ে গেছে, অর্থাৎ আমি দেরি করে ফেলেছি বা আমি দেরিতে এসেছি। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না তার বন্ধু সাকুরা এবং রড্রিগোর সঙ্গে একটি কারাওকে সেন্টারে এতটাই আনন্দে সময় কাটিয়েছে যে ফেরার সময় তার ডরমিটরি বন্ধ হওয়ার সময়সীমা রাত 11টা পেরিয়ে গেছে। তাই মূল ফটকে যখন সে পৌঁছালো, তখন তার ডর্ম মাদার সেখানে দাঁড়িয়েছিলেন। চলুন তাহলে শোনা যাক 22তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে আমার দেরি হয়ে গেছে। ওকাসা, গোমেননাসাই, ওসোকুনারিমাশিতা। আন্না-সান, 10 মিনিট মো চিকোকু দেসু। ইয়াকুসোকু ও ইয়াবুত্তে ওয়া ইকেমাসেন। সুমিমাসেন, কি ও তসুকেমাসু। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। আন্না দেরি করে ফিরেছে বলে ডর্ম মাদারের কাছে ক্ষমা চাইল। ওকাসান, গোমেননাসাই, ম্যাডাম আমি দুঃখিত। ওকাসান কথাটির আক্ষরিক অর্থ মা। আন্নাদের ডরমিটরির তত্ত্বাবধায়ককে শিক্ষার্থীরা এভাবে ওকাসান বলে সম্বোধন করে থাকে। গোমেননাসাই মানে আমি দুঃখিত। ওসোকুনারিমাশিতা, দেরি হয়ে গেছে, অর্থাৎ আমি দেরিতে এসেছি। এটাই আজকের মূল বাক্য। ওসোকু কথাটি একটি ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। এটি গঠিত হয়েছে যে বিশেষণ থেকে, তা হল ওসোই, অর্থাৎ মন্থর বা ধীর গতিসম্পন্ন, বিলম্বিত ইত্যাদি। এই বিশেষণটির মতো ই বিশেষণ, অর্থাৎ ই সিলেবলটি দিয়ে শেষ হয় যেসব বিশেষণ, সেগুলোর ই বাদ দিয়ে কু যুক্ত করলে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ পাওয়া যায়। নারিমাশিতা মানে হয়েছে। এটি নারিমাস বা হওয়া ক্রিয়ার অতীত রূপ। এই ক্রিয়াটি দিয়ে অবস্থার পরিবর্তন বোঝানো যায়। ডর্ম মাদার আন্নাকে সতর্ক করে দিয়ে বললেন, আন্না-সান, 10 মো চিকোকু দেসু। আন্না-সান, আপনি 10 মিনিটও অতিক্রম করে ফেলেছেন। আন্না-সান, এর মাধ্যমে আন্নাকে সম্বোধন করা হচ্ছে। 10 মানে 10 মিনিট, এতে আছে একটি সংখ্যা জি মানে 10 এবং ফুন মিনিট। 10 মিনিটকে অন্যভাবে বলা যায় 10। এরপর মো, এটি জোর দিয়ে বলার পার্টিকেল। চিকোকু অর্থ হল নির্দিষ্ট সময়ের চেয়ে দেরি করা। মৌ কথাটি আমরা 17তম পাঠে শিখেছি, সেখানে এর অর্থ ছিল ও বা এছাড়াও। তাহলে এটি জোর দিতেও ব্যবহার করা হয়, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার আমাদের মিনিট গণনার উপায় বলুন না, ব্যাপারটা বেশ জটিল। কোথাও বলতে হয় ফুন, তো কোথাও আবার পুন। ঠিকই বলেছেন। তাহলে চলুন এবার শেখা যাক 1 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত বলার নিয়ম। শুনে শুনে আপনারাও বলার চেষ্টা করুন। 1 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 8 মিনিট, 9 মিনিট, 9 মিনিট, 10 মিনিট, 10 মিনিট। ফিরে যাই কথাবার্তায়। ডর্ম মাদার বললেন, প্রতিশ্রুতি ভঙ্গ করো না, বা প্রতিশ্রুতি ভঙ্গ করা অবশ্যই উচিত নয়। এটি দিয়ে নিষেধাজ্ঞা প্রকাশ করা হচ্ছে। মানে হল প্রতিশ্রুতি, ও এটি হল কর্মপদ নির্দেশক পার্টিকেল। অর্থ হচ্ছে ভাঙলে চলবে না বা ভাঙা উচিত নয়। কথাটি আসলে অর্থাৎ ভাঙা ক্রিয়াপদের তে রূপ। এভাবে যদি ক্রিয়ার তে রূপের পরে বলা হয় তাহলে তার অর্থ দাঁড়ায় সেই কাজটি করো না বা সেই কাজটি করলে চলবে না। ইকেমাসেন মানে করো না বা করা চলবে না। তবে শারমিন সান, এই কথাটি ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে। ইকেমাসেন কথাটি একটি আদেশ বা নিষেধাজ্ঞা, তাই এটি অধস্তন লোকজনকে বলা গেলেও আপনার সমবয়সী বা ঊর্ধ্বতনদের উদ্দেশ্যে বলা যাবে না। আমি এ ব্যাপারে সতর্ক থাকব। যাই হোক, আন্না উত্তরে বলল, সুমিমাসেন, আমি দুঃখিত। আচ্ছা বলুন তো, আন্না সুমিমাসেন, আমি ক্ষমা প্রার্থী, এবং গোমেননেসাই অর্থাৎ আমি দুঃখিত, এই উভয় রকম শব্দগুচ্ছ ব্যবহার করেছে, এগুলির মধ্যে তফাৎটা কোথায়? সুমিমাসেন কথাটি গোমেননাসাই কথাটির তুলনায় আরও বেশি মার্জিত শোনায়, তাই কর্মস্থলে ঊর্ধ্বতন সহকর্মীদের সঙ্গে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বলার সময় আমরা ক্ষমা চাওয়ার ক্ষেত্রে সুমিমাসেন কথাটি বলে থাকি। আমি খেয়াল রাখব। এবার চলুন আরেকবার শুনি ২২তম পাঠের কথাবার্তা। ওকাসা, গোমেননাসাই, ওসুকুনারিমাশিতা। আন্নাসান, ১০ মিনিট চিকোকু দেসু। ইয়াকুসোকু ও ইয়াবুত্তে ওয়া ইকেমাসেন। সুমিমাসেন, কিও তসুকেমাসু। এবারে টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা দেখেছি কিভাবে একটি ই বিশেষণ ওসই অর্থাৎ ধীর বা বিলম্বিত পরিবর্তনের ফলে হয়ে গেল ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব ওসুকু। অনুগ্রহ করে এ সম্পর্কে বিস্তারিত বলবেন। চলুন টিচারের কাছ থেকে জেনে নেওয়া যাক। টিচার বললেন, জাপানি বিশেষণগুলোকে পরিবর্তন করে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব বানানো যায়। ই বিশেষণের প্রান্তীয় উচ্চারণ অর্থাৎ ই অংশটি বাদ দিয়ে কু যুক্ত করলে এটি ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব হয়ে যায়। যেমন হায়াই অর্থাৎ দ্রুত বা আগে, আসু ইত্যাদি, এটি বদলে গিয়ে হবে হায়াকু অর্থাৎ আগে ভাগে, তাড়াতাড়ি ইত্যাদি। যদি হায়াকু কথাটির সঙ্গে যুক্ত করা হয় নারিমাশিতা অর্থাৎ হয়েছে, তাহলে পুরো কথাটি হয়ে দাঁড়াবে হায়াকু নারিমাশিতা মানে তাড়াতাড়ি হয়েছে। এবার না বিশেষণ সম্পর্কে বলা যাক। উদাহরণ হিসেবে জোজ বা দক্ষ এই বিশেষণটির কথা ধরা যাক। আপনারা জেনেছেন না বিশেষণ যখন কোন বিশেষ্য পদের আগে যুক্ত হয় তখন এদের সঙ্গে না সিলেবল যুক্ত হয়, কাজেই জোজু কথাটি হয়ে যায় জোজুনা। অন্যদিকে না বিশেষণ থেকে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব বানাতে হলে এদের সঙ্গে শুধু জুড়ে দিতে হবে নি, কাজেই জোজু কথাটি এবার হবে জোজুনি। কোন বিষয়ে দক্ষ হয়ে উঠেছি এই কথাটির জাপানি অর্থ হবে জোজুনি নারিমাশিতা। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। ধন্যাত্মক শব্দ হল এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণভঙ্গি প্রকাশ করে। শারমিন সান এবার যে কথাটি শুনবেন সেটি দিয়ে একটি আবেগ প্রকাশ পায়। খাং খাং, এটি কি ভালোবাসার সঙ্গে সম্পর্কযুক্ত কোন বিষয়? না, এই কথাটি প্রচন্ড রাগান্বিত ও মারমুখী অবস্থা প্রকাশ করে। তাই নাকি? রাগান্বিত অবস্থা প্রকাশের আর কোন শব্দ আছে কি? পুন পুন, এই মাত্র শোনা শব্দটি অর্থাৎ পুন পুন রেগে গম্ভীর থাকা অবস্থা প্রকাশ করে। এছাড়াও আরেকটি শব্দ হল গামি গামি। গামি গামি শুনে কিছুটা অনুমান করতে পারছি, এটি দিয়ে ঝগড়া বা তর্ক করার পরিস্থিতি বোঝায়। তাহলে আজ শেখা হল রাগান্বিত অবস্থার বিভিন্ন অভিব্যক্তি। খাং খাং, পুন পুন, গামি গামি। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, আমি আমার ডন মাদেরকে বেশ দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলাম। এবার আমি শিখেছি যে আমার কখনো দেরি হওয়ার সম্ভাবনা থাকলে তা অন্যদেরকে আগে ভাগেই জানিয়ে দেওয়া উচিত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। এই পাঠের মূল বাক্য ছিল ওসোকুনারিমাশিতা, আমার দেরি হয়ে গেছে। আগামী আসরে আমরা আন্নার কলেজ জীবন সম্পর্কে জানব। শ্রোতা বন্ধু, আপনারাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ও আইশিমাশো।